الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم نحن معشر الأنبياء كالبنيان أو كما قال رسول الله صلى الله عليه وسلم গতকাল কি উদ্বোধনী ভাষণে এবং আজকের সমাপনী ভাষণে তৌহিদের উপরে আপনাদেরকে বলেছিলাম এখন ইসলামের স্বরূপ সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব মা তৌফিক ইল্লা বিল্লাহ যাবতীয় প্রশংসা আল্লাহ পাকের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাতের শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য শেষ নবী এবং শেষ দিন পূর্ণাঙ্গ দিন এবং পূর্ণাঙ্গ নবী এই বিষয়গুলি আমাদের পূর্ণ বিশ্বাস থাকা অত্যন্ত জরুরি নবুওয়াতের সিলসিলা শুরু হয়েছে আদম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম একেবারে মানবতার উন্মেষের শুরু থেকেই শেষ হয়েছে আমাদের নবী শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নবী আর আসবেন না নবুওয়াতের সিলসিলা শেষ হয়ে গেছে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন আমরা নবীদের গোষ্ঠী একটা বিল্ডিং এর মতো ধরে নেন 1,24,000 ইট দিয়ে এই বিল্ডিংটা তৈরি হয়েছে একটা ইটের জায়গায় বিল্ডিং এর ফাঁকা ছিল ওই ফাঁকা জায়গাটা একখানা ইটের দরকার ছিল আনা তিলকাল লাবিনা আমি সেই ইট বলা নবিয়া বাদি আমার পরে আর কোন নবী নাই বলে সুবহানাল্লাহ এইরকম উদাহরণ দিয়ে বোঝানোর পরও যদি মানুষ বুঝে যে এর পরেও নবী আছে তাকে পাগল ছাড়া কি বলা যাবে উপমহাদেশের বড় বড় পণ্ডিত মানুষ তারা বলেন যে না এরপরও নবী আছে আপনারা জানেন যারা এরপরও নবীদেরকে বিশ্বাস করেন তাদের উপমহাদেশীয় একজন নবী তার নাম গোলাম আহমদ কাদিয়ানি তাদের দলে যে সমস্ত বড় পণ্ডিত আছে তাদের ইংরেজি তফসিরটা আমি একটু দেখেছি, বলে সুবহানাল্লাহ, কি কঠিন ভাষা। লাহোরের মাওলানা মোহাম্মদ আলী তো এত বড় একটা পণ্ডিত মানুষ, তার মাথায় কিন্তু এই হাদিসের এই ব্যাখ্যাটা ঢোকেনি। তিনি হাদিসের উপরে কোরআনকে অগ্রাধিকার দিয়েছেন, যেখানে আল্লাহ পাক বলছেন ওমা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, মুহাম্মদ তোমাদের কারো পিতা নন, বরং তিনি আল্লাহর রসুল এবং শেষ নবী। এ খাতাম অর্থ উনি ডিকশনারি খুলে ব্যাখ্যা করেছেন, ডিকশনারিতে খাতাম অর্থ আংটি, খাতাম অর্থ শেষ, দুটি আছে। তো মুসলমানরা আহলে হাদিসরা শেষ অর্থ নিয়েছে, আর কাদিয়ানি আমরা আংটি অর্থ নিলাম। তিনি ছিলেন আংটি নবী, অর্থাৎ নবীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নবী। কিন্তু এর অর্থ এটা নয় যে এরপরে নবী আসবে না, একটু কম শ্রেষ্ঠ নবী তো আসতেই তো পারে। দলিল ডিকশনারি, কথা তিনি ঠিকই বলেছেন। এখানে আমাদের ব্যাখ্যাটা কেমন, আমরা বলি মানুষের কপল কল্পিত ব্যাখ্যা চলবে না, কোরআনের ব্যাখ্যা হবে হাদিস দিয়ে। কোরআন নাজিল হয়েছে কার উপরে, তিনি এর ব্যাখ্যা যেটা বুঝেছেন বা বুঝিয়েছেন সেটাকে গ্রহণ করতে হবে না। তিনি এই ব্যাখ্যা দিয়ে বোঝাচ্ছেন, দেখো নবীদের সিলসিলা একটা বিল্ডিং এর মতো, বহু ইট দিয়ে একটা বিল্ডিং তৈরি হয়, ঠিক না? একখানা ইটের জায়গা ফাঁকে ছিল, সেই একখানা ইটের ফাঁকা জায়গাটা আমাকে দিয়ে পূরণ করা হয়েছে। ওলা নবিয়া বাদ, আমার পর আর নবী আসবে না, এর চেয়ে সুন্দর করে বুঝানো এটা পাগল বোধা বুঝে এই অর্থটা ব্যাখ্যাটা, তাই না? কিন্তু এইসব পণ্ডিতরা বুঝেন না। আহলে হাদিসের ইসলাম আর অন্যদের ইসলামের মধ্যে পার্থক্য এখানে, যে অন্যেরা নিজের রায় দিয়ে ইসলাম বুঝতে চেষ্টা করেন, আর আমরা সহি হাদিস দিয়ে ইসলাম বুঝতে চেষ্টা করি, পার্থক্য হবে না? নবী এবং তার সাহাবিগণ যে আয়াতের যে ব্যাখ্যা করেছেন বা করে দেখিয়েছেন বা সম্মতি দিয়েছেন, সেটাকেই আমরা সর্বোত্তম এবং চূড়ান্ত বলে বিশ্বাস করি। যেমন খতমে নবুয়তের কথা আপনি একটু আগে শুনলেন, এমনি কিন্তু আরো বহু জায়গায় রয়েছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করতে গেছেন আরাফাতের ময়দানে, আরাফায় অবস্থান করছেন, একটু পরেই সূর্য ডুবে যাবে, মুজদালিফা চলে যেতে হবে। আজি সাহেবরা মনে মনে একটু কল্পনা করেন আরাফাতের ময়দান, হঠাৎ আয়াত নাজিল হয়ে গেল আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, যাদের জানা আছে তারা বলুন তো আমার সাথে নেকি পাবেন, প্রতি হরব দশ নেকি, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদীতু লাকুম ইসলাম দীনা। কত চমৎকার! এই প্রসঙ্গে হাদিস এসছে, যারা সালাম ফিরানোর পরে এই দোয়া পড়ে, রাদীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, আল্লাহ পাক তারপরে রাজি হয়ে যায়। আল্লাহ নবী যখন খেপে যেতেন, রাগে চোখ লাল হয়ে যেত, তাকে ঠান্ডা করার জন্য এই দোয়াটাই সাহাবে কেরাম পড়তেন, রাদীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। ঠিক কোরআনের ভাষা ওইরকম, রাদীতু লাকুম ইসলাম দীনা। কি চমৎকার মিল দেখেন, কোরআনের ভাষা হাদিসের ভাষা কেমন চমৎকার মিল। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি আমরা নই, আল্লাহ কিন্তু অধিকাংশ আমরা বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, আছে না, নাহনু নাযযালনা আলাইকা যিকরা, আমরাই অধিকাংশ জায়গায় আল্লাহ আমরা বলেছি। কিন্তু এখানে ভাষাটা দেখেন খেয়াল করে, আল ইয়াওমা আকমালতু ওয়াহিদ মুতাকাল্লাম, আমি আজকে পূর্ণ করে দিলাম তোমাদের জন্য তোমাদের দিনকে, দিন তো আমার দরকার নেই, দিন তো তোমাদের দরকার, ঠিক না? ও আতমামতু আলাইকুম নিয়মতি, তোমাদের উপরে আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম, আমার নিয়ামত আর বাকি নেই, সব দিয়ে দিচ্ছি, আলহামদুলিল্লাহ। কি সৌভাগ্য উম্মতে মুহাম্মদের জন্য, এই সৌভাগ্য ইহুদিদের হয় নাই, এই সৌভাগ্য নাসারাদের হয় নাই, এই সৌভাগ্য বিগত কোন নবীর উম্মতের ভাগ্য হয় নাই। যে ভাগ্য আমাদের হয়েছে আল্লাহ পাক সরাসরি সার্টিফিকেট দিচ্ছেন, তোমাদের উপরে তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম, তোমাদের উপরে আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম, আর কিছু বাকি রাখি নাই, সব তোমাদের দিয়ে দিয়েছি। কি সে নিয়ামত? কিয়ামতের দিন তোমাদের নবীর আগে কোন নবী জান্নাতে ঢুকতে পারবে না। কিয়ামতের দিন উম্মতে মুহাম্মদের আগে কোন উম্মত জান্নাতে প্রবেশ করবে না। কিয়ামতের দিন সকল উম্মতে যেতে উম্মতে মুহাম্মদের সংখ্যা সবচেয়ে বেশি হবে। শুধু তাই নয়, কিয়ামতের দিন সকল উম্মতকে সাক্ষী মানা হবে, নবীদের সামনে দাঁড়া করানো হবে, প্রত্যেক উম্মত বলবে নবীরা আমাদেরকে এই দাওয়াত দেয় না। প্রথমে নূহকে ডাকা হবে, নূহ তোমার উম্মত কি বলছে শোনো। তারপর নূহ আমাদের এই দাওয়াত দেয়নি, বলো তুমি কি বলছো, তুমি কি মিথ্যা কথা বলেছ? নূহ বলবে আল্লাহ তুমি সাক্ষী, আমি কি দাওয়াত দিয়েছি জনগণের কাছে, ওরা আমার কথা শোনেনি। ঠিক আছে, তোমার সাক্ষীকে তুমি তো বললে নূহ, তো তোমার সাক্ষীকে? হে আল্লাহ আমার সাক্ষী উম্মত মুহাম্মাদি। আসবে ইব্রাহিম, আসবেন মুসা, আসবেন ঈসা, সবাই সাক্ষী মানবে উম্মত মুহাম্মাদিকে। এইবারে দেখা হবে আমাদেরকে, এ উম্মত মুহাম্মাদি এসে তোমার সামনে, জাহাল্লাকুম উম্মাতাম ওয়াসাতা, তোমরা হলো সাক্ষ্যদাতা উম্মত, সাক্ষী দাও। এই সব তো নবীরা কি মিথ্যাবাদী ছিলেন? অসম্ভব, কোন নবী কখনো মিথ্যা কথা বলতে পারেন না। এইবারে বলবো এ উম্মত মুহাম্মাদি, তোমরা যে বললে কোন নবী মিথ্যা তো বলেন নাই, তো তোমরা দেখেছিলে তাদেরকে? না আমরা দেখি নাই, কিন্তু আমরা আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনেছি যে নবীরা সবাই একই, মানে বৈমাত্র ভাইয়ের মতো। না আম্বিয়া ইখওয়ান আল্লাহ, আমাদের মা পৃথক, কিন্তু আমরা সবাই একই আকীদার মানুষ, সবাই একই দাওয়াত নিয়ে গেছে। লাকাদ বাসনা ফি কুল্লি উম্মতি রাসূলান আন ইবাদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত, সকল নবী একই দাওয়াত দিয়েছেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে বিরত হও। তাই আমরা বিশ্বাস করি কোরআনের কথা, বিশ্বাস করছি রসুলের কথা, সে বিশ্বাস নিয়ে বলছি প্রত্যেক নবী তার উম্মতকে অবশ্যই তাওহীদের দাওয়াত দিয়েছেন। তখন আল্লাহ পাক বললেন, এই উম্মতেরা মুহাম্মদ এসো, তোমার উম্মতরা কি বলছে দেখো, বলো তোমার জবাব কি, তোমার উম্মত এত জাহান্নামে যাচ্ছে কেন? আমার রসুল এসে বলবেন, আমি সাক্ষ্য দিচ্ছি ওরা সঠিক কথাই বলেছে, যারা জাহান্নামে যাচ্ছে, হে আল্লাহ ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আমি কোরআন রেখে দুনিয়া থেকে এসেছিলাম কিন্তু ওরা কোরআন পরিত্যাগ করেছিল। দেখেন, নূহ থেকে এই পর্যন্ত সকল মানুষের সাক্ষ্যদাতা কিন্তু উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদের সাক্ষ্যদাতা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরও প্রশ্ন, এরপরও কেন তারা জাহান্নামে যাচ্ছে বলো? তিনি কৈফিয়ত দিচ্ছেন, ওরা কোরআন পরিত্যাগ করেছিল। এই ঘটনা ঘটছে, এই ঘটনা, এই আয়াত নাজিলের পরে আমার নবী মাত্র 81 দিন দুনিয়ায় বেঁচে ছিলেন, মৃত্যুর 81 দিন পূর্বের এই ঘটনা। সমস্ত আকাশ বাতাস হয়ে গেছে এই আয়াত, একজন ইহুদি শুনে বলছে, হে ইবনু আব্বাস, এই আয়াত যদি আমাদের উপর নাজিল হতো আমরা এই দিন ঈদের দিন হিসেবে ঘোষণা করতাম। কি সৌভাগ্য তোমাদের উম্মতে মুহাম্মাদের। ইবনু আব্বাস বলছেন, ওটা অবশ্যই ঈদের দিন ছিল, কারণ ওইটা জুম্মার দিন ছিল একটা ঈদ, সাপ্তাহিক ঈদ, এবং ওইটা আরাফার দিন ছিল আরেকটা ঈদ, হজের দিন। ওটা দুই ঈদের দিন হয়ে গেছিল, ওটা আমাদের ঈদ অলরেডি হয়ে গেছে। ইহুদিরা দিন কবুল করেনি, কিন্তু আল্লাহ পাকের এই সনদ নাজিল হতে তারা এতই খুশি। চিন্তা করেন, আমরা সেই সনদধারী উম্মত, আমাদের সামনে আলোক বর্তিকা কোরআন এবং সুন্নাহ। এই আয়াত নাজিলের পরে, হজের পরে কোরবানির দিন না, ওখানে 3 দিন থাকতে না, মিনাতে পাথর মারতে হয়, কেমন মাঝখানের দিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথর মেরে এসে এক পাশে দাঁড়িয়ে তারা কাসওয়া গাধার পিঠে বসে বক্তব্য রাখছেন, হে উম্মতে মুহাম্মাদি খুজু আন্নি মানাসিকাকুম, তোমরা আমার কাছে হজের নিয়ম কানুন শিখে নাও, আল্লাহ জানে ভালো তিনি আগামী বছর আমি তোমাদের সঙ্গে পুনরায় এইখানে মিলিত হতে পারবো কি না। তিনি বলছেন, আস্তারাক্ত ফিকুম আমরাইন লাম তাদল্লু মা মাসাকতুম বিহিমা কাতাবাল্লাহু সুন্নাত নবিয়্যিহি রাওহু ফিল মুওয়াত্তা বিসনাদ মুদাল ওয়ালাকিন্নাহু সহীহুন বিশওয়াইদি কামা ক্বালা শাইখ আলবানী রাহিমাহুল্লাহ। হে উম্মত, তোমাদের মাঝে আমি দুটো বস্তু রেখে যাচ্ছি, যতদিন তোমরা এই দুটি বস্তুকে কঠিনভাবে আঁকড়ে থাকবে ততদিন তোমার পথভ্রষ্ট হবে না আল্লাহর কিতাব এবং তার নবীর সুন্নাহ। আমার সুন্নাহ কিন্তু বলছে না, খেয়াল করেছেন? আমি ব্যক্তি মোহাম্মদের কোন মূল্য নাই, নবী মোহাম্মদের মূল্য তোমাদের কাছে বেশি, কথা খেয়াল করেছেন? ভাষাটা কত চমৎকার, সুন্নাতে নবী, তার নবীর সুন্নাহ থেকে গেল তোমাদের সামনে। এই দুই আলোকবর্তিকা নিয়ে মুসলিম উম্মাহ পৃথিবীতে চলাফেরা করবে, এই দুই আলোকবর্তিকে মুছে দেওয়ার জন্য, নিভিয়ে দেওয়ার জন্য কুফুর শক্তি চেষ্টা করবে। কাফেররা সবসময় চাইবে আল্লাহ পাকের এই নূরকে নিভিয়ে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ পাক চান না এই নূরকে পূর্ণতা দান করার জন্য। অলাহ কারিহাল কাফেরুন, যদিও কাফেররা অপছন্দ করে, যত অত্যাচার নির্যাতন হোক না কেন, তথাপি দিনের বাতি দিন দিন আর এগিয়ে চলেছে। আজকে ইহুদিদের সাম্রাজ্য, নাসারাদের সাম্রাজ্য, সর্বত্র ইসলাম কবুলকারীর সংখ্যা দিন দিন হুহু করে বেড়ে যাচ্ছে। যত বেশি নির্যাতন হচ্ছে মুসলমানদের উপরে, তত বেশি মানুষ ইসলাম কবুল করছে। আহলেদিস আন্দোলনের দাওয়াতটা ঠিক এমনি করে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে, মানুষ এর মধ্যে যে নতুন তত্ত্ব আছে তা নয়, বরং ফেলে আসা জিনিসটা পুনরায় তাদের সামনে যাচ্ছে বলেই বাতিল ভীত চকিত হয়ে হককে গ্রহণ করে নিচ্ছে। ঠিক যেমন ঘন ঘটময় অন্ধকার রাত্রিতে প্রচণ্ড মেঘ এবং বৃষ্টির মধ্যে বিদ্যুতের চমকে পথিক রাস্তা খুঁজে পায়, ঠিক অমনি করে বিশ্বব্যাপী শিরক ও বিদাতের অন্ধ জাহিলিয়াতের গাঢ় অমানসের মধ্যে আহলে হাদিস আন্দোলনের দাওয়াত বিদ্যুতের চমকের মতো ইমানদারদের হৃদয়ে দাগ কেটে যাচ্ছে। আর সেজন্যই তারা সবকিছু বাদ দিয়ে পবিত্র কোরআন ও সহি হাদিসকে জীবন দিয়ে গ্রহণ করছে, বিনিময় মায় খাচ্ছে, অবধস্ত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, কারাগারে নিক্ষিপ্ত হচ্ছে, তথাপি তারা এই দাওয়াত ছাড়ছে না, কারণ এটা আমার মৃত্যুর পরবর্তী জীবনের একমাত্র শান্তির দাওয়াত, জান্নাতের দাওয়াত। এই দাওয়াত কবুল না করলে আমি কশ্চিন কালেও জান্নাত পেতে পারি না। ইসলামের বড় বিষয়টি হল কামালিয়াত, পূর্ণাঙ্গতা। একটা জিনিস পূর্ণাঙ্গ হওয়ার পরে কি সেখানে আর কিছু প্রবেশ করানোর সুযোগ থাকে? আপনার কাছে পূর্ণাঙ্গ একটা গ্লাস পানি দেওয়া হয়েছে, সেখানে কি আর এক ফোঁটা পানি দেওয়া যাবে? যদি পানিটা ছিটকে পড়ে যায় তাহলে বুঝবেন আপনার গ্লাসটা পূর্ণ আছে, আর যদি গ্লাসটা পানি এক ফোঁটা দিলে থেকে যায় তাহলে বুঝতে হবে এক ফোঁটার জায়গাটা খালি ছিল। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগ কতদিন পর্যন্ত মৃত্যুবরণ করেননি, যতদিন পর্যন্ত না দ্বীনের পূর্ণতা প্রাপ্ত হয়েছে, তার সাক্ষী স্বয়ং যিনি তারপরে নবী হতেন বলে আল্লাহ নবী নিজে ভবিষ্যৎবাণী করেছিলেন, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যাকে আল ফারুক বলা হয়, আল ফারুক মানে হক ওয়াল বাতিল, সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যকারী, তিনি বলছেন মা কাবাদাল্লাহু রুহা নবিয়্যিহি ওয়ালা রাফাআল ওয়াহিয়া আনহু হাত্তা আগনা উম্মাতাহু কুল্লু আনির রায়। মনে রাখো হে মুসলমান, আল্লাহ পাক তার নবীর জান কবজ করেন নাই এবং আল্লাহ পাক তার ওহি দুনিয়া থেকে উঠিয়ে নেন নাই যতক্ষণ পর্যন্ত না বিশ্ব মানবতা যাবতীয় প্রশ্ন থেকে বিমুক্ত হতে পেরেছে, পরম মুখাপেক্ষীহীন হতে পেরেছে, রায় থেকে, মানুষের নিজস্ব রায় থেকে মুখাপেক্ষীহীন না হওয়া পর্যন্ত আল্লাহ পাক তার নবীর জান কবজ করেননি, ওহি উঠিয়ে নেন নাই। তাতে কি এটা কি বুঝায়? যেটা উনি বলে গেছেন ওটাই ফাইনাল, এরপরে আর বাড়ানো যাবে না, কমানো যাবে না, এটাই তো শেষ কথা, তাই না? এখন আমরা যদি কেউ বলি আমরা যেভাবে চলছি, যেভাবে দেশ চালাচ্ছি, যেভাবে ব্যবসা বাণিজ্য চালাচ্ছি, যেভাবে আমরা ধর্মকর্ম করছি, এটা ঠিক আছে। ইসলামের চাইতে, কোরআন হাদিসের চাইতে আমাদের এই বিধান উত্তম। যদি এটা আমরা বলি তাহলে কি আমরা আল্লাহর কাছে মাপ পাব? যদি বলি কোরআন হাদিসের বিধানও চলবে, দেড় হাজার বছরের ঠিক মতো চলছিল, এখন এই যুগে এটা চলে না, তাহলে আল্লাহর কাছে মাপ পাব? যদি বলি দেখেন আমাদের আইনও ভালো, কোরআন হাদিসের আইনও ভালো, তো জনগণ কোরআন হাদিসের আইন পছন্দ করে না, আমাদের আইনটাই পছন্দ করে, বিধায় আপাতত আমরা এটা করছি, কোরআন হাদিসটিকেও আমরা বিশ্বাস করি, এটা বললে কি পরকালে মুক্তি পাওয়া যাবে? অথবা যদি বলি এটাও ঠিক ওটাও ঠিক, তাকে মুক্তি পাওয়া যাবে? কি বলতে হবে তাহলে আমাদেরকে? সব বাতিল, কোরআন সুন্নার অগ্রাধিকার দিতে হবে, তাই না? এইখানে গিয়ে ঢুকে পড়েছে রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা নিজেদের আইন চালাচ্ছেন, ধর্মীয় নেতৃবৃন্দ তার নিজস্ব মন গড়া ধর্ম বানিয়ে কোরআন হাদিসের নাম দিয়ে চালিয়ে যাচ্ছেন সমাজে, ঢুকে পড়েছে পীর আউলিয়ার দল, তারা বলে দিচ্ছে কবরে গিয়ে আমরাই তোমাদের সুপারিশ করবো, কোন সমস্যা নাই, নবী বেঁচে আছেন, আমাদের আউলিয়ারা বেঁচে আছে, কোন সমস্যা নাই, আমাদের মুরিদ হও, আমাদের পীরের ওসিলা তুমি জান্নাত পেয়ে যাবে। ফলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে একটু তাবরুক খাওয়ার জন্য পাগলের মতো দাঁড়িয়ে থাকে বড় কোটিপতি লোকেরা সেখানে গিয়ে, যদি বলা হয় আপনি এত কষ্ট কেন করছেন, বাইরে থেকে হোটেল দেখে গেলে তো ঝামেলা চুকে যায়, যদি বলেন কি এই তাবরুক খেলে ক্যান্সার ভালো হয়ে যায়, এই তাবরুক না খেয়ে বাড়ি যাব, কি আকিদা দেখেন? এই আকিদা নিয়ে যারা সালাত আদায় করেন, যারা সিয়াম পালন করেন, যারা হজ করেন, যারা উমরা করেন, এই আকিদা কি কোশ্চিন করে তাকে জান্নাতে নিয়ে যাবে? প্রশ্নই ওঠে না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে আকিদা ছিল, আজকের যুগেও সেই পচা আকিদাই চলছে। রাজনৈতিক নেতারা নিজেদের আইন দিয়ে মানুষকে দাসত্ব বন্ধনে আবদ্ধ করেছেন, গরু ছাগলের মতো মানুষকে ধরে রিমান্ডে নিয়ে পিটিয়ে মিথ্যা মামলা দিয়ে ঢুকিয়ে জেলখানা দিয়ে মানুষের স্বাধীনতাকে দাসত্বে পরিণত করেছেন। অর্থনৈতিক নেতারা ঠিক তেমনি সুদীর অক্টোপাসে নিরীহ মানুষকে ঋণের জালে আবদ্ধ করেছেন। এনজিওরা ঘরে ঘরে ঢুকে মাবুনদেরকে ঋণ দিয়ে তাদের তো ইজ্জত নষ্ট করে দিচ্ছে, সঙ্গে সঙ্গে টাকার লাগাম পরিয়ে তাদের ঘরের টিন পর্যন্ত খুলে নিয়ে যাচ্ছে। এমনকি পত্রিকায় দেখলাম একজনকে ধরে নিয়ে তার বাড়ির সামনে কি বলে ওটাকে নারকেল গাছে বেঁধে প্রকাশ্য সবার সামনে পিটিয়ে পিটিয়ে তাকে হত্যা করে ফেলেছে, কেউ কিছু বলেনি, যেহেতু সে ঋণগ্রস্ত, এনজিও ঋণ নিয়েছে। আবার এখন আর এক সাম্রাজ্যবাদী চক্রান্ত কাজ করছে বাংলাদেশের গার্মেন্টস শিল্প, মহিলাদের চাকরি দেওয়ার লোভ নিয়ে, লোভ দিয়ে দেখিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে চলে যাচ্ছে, ওখানে গার্মেন্টসে স্বামী চাকরি পাবে না, স্ত্রী চাকরি পাবে, অত স্ত্রীর দায়িত্ব ঘরে থাকা, স্বামীর দায়িত্ব বাইরে তার স্ত্রীর ভরণ পোষণ করা। যদি আজকে স্বামীরা বেকার না থেকে তারা যদি চাকরি পাইত, তারা নিঃসন্দেহে নিজের সন্তানদের খাওয়ার ব্যবস্থা করত, কিন্তু সেটা না করে অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে মহিলাদের কর্মসংস্থান নাম করে তাদেরকে নির্মাণ শ্রমিক বানানো হচ্ছে। প্রচণ্ড রৌদ্রের মধ্যে মাথা ইট নিয়ে যখন মা বোনেরা বড়লোকের বিল্ডিং নির্মাণ শ্রমিক হিসেবে নিজেকে ব্যয় করে, তাদের দেখে দেখে রাজনৈতিক নেতারা হেসে হেসে বলে, আহা বাংলা মায়ের সন্তানরা, আজকে আমাদের মা বোনেরা কর্মসংস্থান পেয়েছে, তারা আজকে নিজের পায়ে দাঁড়িয়েছে। এইসব নিষ্ঠুর রাজনীতিকরা, এরা ফেরাউন নমরুদের চাইতে নিকৃষ্ট, এরা লজ্জা করে না তাদেরকে। আর তাদেরকে একটু বেতন বৃদ্ধির জন্য রাস্তা জীবন দিতে হচ্ছে, মাহবুবদের গায়ে পুলিশের লাঠি আসছে, এর চাইতে মরে যাওয়া দরকার ছিল না? বেতন কত? দেড় হাজার, দু হাজার, তিন হাজার, এসে টাকা নাকি এগুলি যুগে? বড় করে একক তো নাস্তার দাম তো কয়েক লাখ টাকা চলে যায়। এবার একটা চক্রান্ত আমরা বলবো, মেয়েদের চাকরি দিও না, বরং মেয়েদের ভাইদের চাকরি দাও, মেয়েদের বাবাদের চাকরি দাও, বা মেয়েদের স্বামীদের চাকরি দাও। লক্ষ লক্ষ শিক্ষিত যুবক রাস্তা ঘুরে বেড়াচ্ছে, তাদের কোন খবর নাই মা বোনের টানাটানি। অর্থ একটাই, ওই মেয়েটা যখন সারাদিন থাকবে গার্মেন্টস ফ্যাক্টরিতে, তার সন্তানকে কোথায় রাখবে বলে? জায়গা নাই, কাজের বুয়া পাওয়া যায় না, তারাও গার্মেন্টসে চাকরি করে, ফলে থাকবে এখন মাতৃ সদনে, সেখানে কি শিখবে? মায়ের কোল ছাড়া সন্তান কশ্চিনকালে সুসন্তানে পরিণত হয় না। যে সন্তান মাতা পিতার স্নেহের মানুষ হয় নাই সে কখনো সুসন্তান হয় না। একদিন সাহাবি বলছেন, হে আল্লাহর রাসূল, আমি কখনই বাচ্চার গলে চুমু খাইনি। আল্লাহর নবী রাগ করে বললেন, যে পিতা তার সন্তান গালে চুমু খায় না সে নিষ্ঠুর, বাড়ি চলে যাওয়া আগে সন্তান কোলে করে নিয়ে তাকে চুমু খাও। আর সেই সন্তান পরের কাজে ফেলে রেখে চলে যাচ্ছে, আমি চাকরি করতে 2000 টাকা চাকরি, এই সবই বিদেশি ষড়যন্ত্রে ঢুকে পড়েছে বাংলাদেশের গভর্নমেন্ট। আমরা এগুলোকে আদৌ পছন্দ করি না। এদেশের মা বোনদেরকে পাঠানো হচ্ছে বিদেশে গৃহকর্মী হিসাবে কটা পয়সার জন্য, যে মেয়েদের ঢাকায় রাজধানীতে ইজ্জতের গ্যারান্টি নাই সে মেয়েটিকে পাঠাচ্ছে আমি বিদেশে, ইজ্জতের গ্যারান্টি কে দেবে? সে মালিকের ঘরে যদি দৈনিক ধর্ষিত হয় সে টু শব্দ করে ক্ষমতা রাখে না, কারণ পাসপোর্ট তার হাতে থাকে না। সে তার ছেলে তার ভাই সকলে মিলে তাকে প্রতি রাত্রি ভোগ করবে আর বাড়ি টাকা পাঠাবে, লাখ লাখ টাকা পাঠাবে। হে স্বামী, হে বাবারা সাবধান হও, তোমাদের মেয়েদের ইজ্জত তোমরা নষ্ট করে দিচ্ছ টাকার লোভে। কেয়ামতের মাঠে তোমাদেরকেই আল্লাহর সামনে বিচারে কাঠগড়া দাঁড়াতে হবে। আল্লাহ কাউকে রুজি না দিয়ে দুনিয়াতে বিদায় করবেন না। ইন্নাল্লাহু ওয়ারাযযাকুল কুব্বাতিল মাতিন ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। প্রত্যেকটা জীবন্ত প্রাণের রিজিকের দায়িত্ব আমরা আল্লাহর উপরে, সরকারের উপরে নয়। অতএব নারীর ইজ্জত নিয়ে সিরিমিনি খেলবেন না। আমি অন্যদিকে চলে গেলাম, খালি একটা কথাই বলছি, রাজনৈতিক ময়দানে চলছে ফেরাউনি শাসন, অর্থনৈতিক ময়দানে চলছে কারণী দুঃশাসন, ধর্মের ময়দানে চলছে বিগত যুগের ইহুদি নাসরা ধর্ম নেতাদের মতো কোরআন হাদিস বিকৃত করা দুঃশাসন। এই ত্রিমুখী শত্রুর বিরুদ্ধে ইসলামকে সঠিকভাবে পূর্ণগত দিতে গেলে একদল মর্দ মুজাহিদ দরকার, যারা নির্ভেজাল আকিদা নিয়ে, দৃঢ় নৈতিকতা নিয়ে, স্রেফ আল্লাহর সন্তুষ্টি কামনায় দুর্দান্তভাবে দৃঢ় পদক্ষেপে সমাজে পদচারণা করতে পারে। আমরা চাই সেই সাহসী সন্তানদের, যারা আল্লাহর কালামকে বুকে ধারণ করে শহীদ হওয়ার জন্য হাসতে হাসতে দুনিয়াতে বিদায় হয়ে যায়। নির্যাতিত হতে হবে আল্লাহর জন্য, মার খাবো আল্লাহর জন্য, গালি খাবো আল্লাহর জন্য, তোহমত খাবো আল্লাহর জন্য, অবাদগ্রস্ত হবো আল্লাহর জন্য। ইন্না সালাতি, বলুন আমার সাথে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলো আমার সালাত, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত, সবকিছু নিবেদিত হবে আমার প্রভু প্রতিপালক আল্লাহর জন্য। কোথায় সেই মুসলমান? ওই মুসলমানের আজ প্রয়োজন খুব বেশি। আমার দিন পূর্ণ, এখানে কোনো কিছু ঢুকানোর সুযোগ নাই, বের করার সুযোগ নাই, যতটুকু আছে ততটুকুই মানতে হবে। নিজের ক্যাশ করে রায় ঢুকিয়ে নতুন করে যোগ বিয়োগ করা যাবে না। পরকালে মুক্তি পেতে গেলে আপনাকে মৌলিকভাবে দুটি বিশ্বাস থাকতে হবে, তৌহিদের বিশ্বাস। সেই তৌহিদ রুবুবিয়াত নয়, সেই সঙ্গে তৌহিদ উবুদিয়াত থাকতে হবে, তৌহিদ উলুহিয়াত থাকতে হবে, আমার যাবতীয় দাসত্ব স্রেফ আল্লাহ পাবেন। সেই সঙ্গে তৌহিদ আসমা ও সিফাত, ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন, লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়া সামিউল বাসির, তাঁর তুলনীয় কিছুই নাই, তিনি সবকিছু শোনেন ও সবকিছু দেখেন। আচ্ছা বলুন, আমরাও তো শুনি তাই না? আমরাও তো দেখি ঠিক না? এবং আল্লাহ শোনা এবং আল্লাহ দেখা কি আমাদের মতো না? তার চেয়ে আরো বেশি। তিনি এমন কিছু দেখতে পান যা আমার হৃদয়ের মধ্যে লুকিয়ে আছে, আমি দেখতে পাই না। আচ্ছা বলুন তো, কেউ কি নিজের মাথার চুল গুনতে পারে? কটা চুল পাবেন না, কিন্তু আল্লাহ পারে না? মানে আল্লাহর ইলম আমার চেয়ে অনেক বেশি। এই হল আসমা সিফাতের প্রতি বিশ্বাস। আপনি জানেন, আল্লাহও জানেন, কিন্তু আপনার জানার আল্লাহ জানার পার্থক্যই, আপনি জানেন অল্প সীমিত, আল্লাহ জানেন অসীম জ্ঞানের অধিকারী তিনি। তিনি আমি জানি আমার সামনের নগরটা, এক ঘন্টা এক মিনিটে খবরটা জানি, আমার আল্লাহ আমার ভবিষ্যৎ জানেন, যেটা আমি জানি না। এক মিনিট করে পরে আমার ভাগ্যে কি হবে আমি জানি, আমার আল্লাহ জানেন। তাই এই এলেমের পার্থক্য হচ্ছে না? এখন আল্লাহ নিজস্ব এলেমে একটা সুন্দর ব্যবস্থা আমাদের দিলেন ইসলাম নাম করে, আপনি সেখানে বাদশাহ দিয়ে নিজে নিজে কিছু করা শুরু করে দিলেন, তা বোঝা গেল আল্লাহ সাথে আপনি বড় আলেম, তাই না? আল্লাহ দেখেন, তার দেখা আর আমার দেখা এক নয়, সবকিছুতেই তিনি অতুলনীয়। এইটাই হল আসমা ও সিফাতের উপর বিশ্বাসের নাম। তিনি পূর্ণাঙ্গ সত্তা, আমরা অপূর্ণাঙ্গ সত্তা, তার জ্ঞান অসীম, আমাদের জ্ঞান সসীম। এরপরে আসবে মুতাবিয়াতুর রসুল, আপনার বিশ্বাস মজবুত, কাজটা হতে হবে আমার রসুলের তরিকা মোতাবেক। ইনতিসাল আওয়ামিরিহি ওয়াইজতিনাবু নওয়াহিহি, তার নির্দেশের আনুগত্য করা এবং তার নিষেধের নিষেধ বর্জন করাটাই হবে আমাদের সহি তরিকা। এইখানে গিয়ে আপনি তিন ভাবে এটা করতে পারেন। এক, আপনার তরিকাটা সঠিক হওয়া লাগবে। কিভাবে সঠিক ব্যাটিং যাচাই করবেন? যে কোনো কাজ করার আগেই দেখবেন কোরআন এবং সহি হাদিসের এবং সালাফে সালিহীনের বক্তব্য এ বিষয়ে কি, পথ ফেলার আগেই আপনাকে যাচাই করতে হবে। এটা যদি আমরা করি তাহলে একটা শর্ত পূরণ হল, কারণ আল্লাহ বলছেন মানে আতা আল্লাহ ফাকাদ, মানে আতা আর রসুল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রসুলের আনুগত্য করল সে আমার আল্লাহর আনুগত্য করল, কথা শেষ। এর পরবর্তীটা আসছে আপনার ভিত্তিত হতে হবে সহি আকিদার উপরে, কারণ ভিত্তি যদি বাঁকাচুরা হয় বিল্ডিং বাঁকাচুরা হবে। ভিত্তিতে যদি শিরিক থাকে ফলাফলটা শিরিক হবে, তেঁতুল গাছের বীজ বপন করলে তেঁতুল হবে, টক লাগবে, সাগরকলার বীজ বপন করলে সাগরকলা হবে, খেতে ভালো লাগবে, আপনার বীজটাকে দেখতে হবে। আপনি মুসলমান মাশাআল্লাহ, তৌহিদি জনতা বলে বিজেপির মিছিল হয়, কিন্তু আপনার আকিদা রয়েছে কবরের মধ্যে, আকিদা পোকা ধরা, শিরক নিশ্চিত আকিদা। ওই আকিদা নিয়ে যদি সারাদিন কোন জায়গায় যে বড় একটা ইজতেমা করে আল্লাহ করেন, কবুল হবে? আকিদা তো নষ্ট। অতএব ওই আকিদা দিয়ে যত ইসল্লা সিগার চোখের পানি ফেলেন, অনেকের নেতাদের চোখে পানি না আসে তো কি একটা নাকি পকেট দিয়ে বেরি করে চোখে ঘষে হুকে পানি বেরোয়, কর্মীরা ভাবে হা আমার নেতা নেত্রী কতই না দর্দে দিল, কতই না বেনে আমাদের জন্য কেন্দ্রে চোখ ঘষাচ্ছে, আসলে বলে কান্দে না কি দিল নাকি পানি বের হয়, কত যে ধোকাবাজি চলছে আল্লাহ ভালো জানে। আপনার আকিদার সঙ্গে যদি শিরকের বিষ থাকে, ওই আকিদা দিয়ে যতই দোয়া করেন যতই আপনি শহীদের কাছে সালাত আদায় করেন কিচ্ছু কবুল হবে না। আকিদাটা হল ভিতের মতো আর আমলটা হল ছাদের মতো, মাঝখানে এই ফাঁকা জায়গাটায় কি থাকে, স্তম্ভ থাকে না, খুঁটি থাকে না, এগুলো কি? এটাই হল তৃতীয় শর্ত এখলাস। কি বললাম? তৃতীয় শর্ত এখলাস নিয়ত। আল্লাহ বলছেন ফাবুদুল্লাহ মুখলিসাল্লাহ উদ্দিন ওমা উমিরুল্লাহ লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন। ইখলাসের সাথে আপনি যদি ইবাদতটা করেন, তরিকা সহি, আকিদা সহি, ইখলাস নাই, কাজ শেষ, কিছু পাবেন না। ইটের পরে ইট আছে, মাঝখানে সিমেন্ট নাই, ওই ইট দিয়ে কি বিল্ডিং হবে? মাঝখানে সিমেন্টটা হচ্ছে আকিদা, একে বলে ইখলাস। যখন ইখলাস মজবুত থাকবে, সিরেফ খালেস লিওয়াজহিল্লাহ হবে, সিরেফ আল্লাহকে খুশি করার জন্য আপনি যখন কাজ করবেন, তখনই আপনার এই আমলটা আল্লাহর কাছে কবুল হবে, তখন এই আমল আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। সংগঠনের যেসব ভাইরা আমরা আছি, মাথায় যত বেশি হন, যদি আমাদের পরস্পরের মহব্বতের বন্ধন সুদৃঢ় না হয়, কশ্চিনকালেও আপনি সমাজে পা ফেলতে পারবেন না। এই মহব্বত হচ্ছে ওই সিমেন্টের মতো, সংগঠন একটা সিমেন্টে গড়া ইটের পরে ইট রেখে সিমেন্ট দিয়ে বাঁধা একটা বিল্ডিং এর মতো, যে সিমেন্ট যত ভালো সে বিল্ডিং তত ভালো, ভাঙা অত সহজ নয়। যে সংগঠনে পরস্পরের মহব্বত ভালোবাসা বেশি, যে সংগঠনের ভাইরা সিরেফ আল্লাহকে খুশি করার জন্য কাজ করেন, ওই সংগঠনকে নষ্ট করার কারোরই ক্ষমতা নাই ইনশাআল্লাহ। আপনারা কি আল্লাহর ওয়াস্তে কাজ করতে পারবেন? আল্লাহর ওয়াস্তে পরস্পরকে ভাই ভাই হিসেবে ভালোবাসতে পারবেন? ভাই যেখানে থাক, থাক সৌদি আরবে, থাক কুয়েতে, থাক সিঙ্গাপুরে, থাক যেখানে খুশি, যদি সে ভাই আমার সঙ্গে আকিদার মহব্বতের বন্ধনে বন্ধন থাকেন, আবদ্ধ থাকেন, ওই ভাই সেখানে মৃত্যুবরণ করলে আমি এখানে তার জন্য প্রাণ খুলে দোয়া করব, আমি এখানে মৃত্যুবরণ করলে ওই ভাই ইটালি বসে আমার জন্য দোয়া করবে। এই জন্য তো দেখতে পাই সুইজারল্যান্ডের বাচ্চা হয় নদবড়া তার আকিকা হয়, কিসের প্রমাণ? মহব্বতের প্রমাণ নয়। আমরা দোয়া করব আমাদের সংগঠনের মধ্যে তৌহিদের সাথে ইত্তেবায়ে সুন্নাহর সাথে ইখলাসের এই মহব্বত যেন আমাদের মধ্যে অটুট থাকে। যতটুকু কাজ আপনি করেন, যতটুকু বাসা আপনি ব্যয় করেন, সিরেফ খায়লা সাথে লিওয়াজহিল্লাহ, সিরেফ আল্লাহকে খুশি করার জন্য করবেন, ইনশাআল্লাহ এর মধ্যেই আল্লাহ পাক আপনাকে জান্নাতে যাওয়ার ওসিলা তৈরি করে দিবেন। বিদায় হজের ভাষণ দিয়ে শুরু করেছিলাম, বিদায় হজের ভাষণে আবার চলে যায়। আন ওবামা ইবনে আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু কাল قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يا ايها الناس اتقوا الله ربكم صلوا خمسكم وصوموا شهركم وادوا زكاه اموالكم واطيعوا ذا امركم ادخلوا جنه ربكم رواه النسائي باسناد صحيح। হে জনগণ, তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো, তোমরা দৈনিক পাঁচাক্ত সালাত আদায় করো, তোমরা রমজান মাসের ফরজ সিয়াম পালন করো, তোমরা তোমাদের মালের যাকাত দাও, তোমরা তোমাদের আমিরের আনুগত্য করো, তোমরা তোমাদের প্রভুর জান্নাতে প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ। এই পাঁচটা শর্ত মনে থাকবে, সংগঠন ছাড়া আমির ও মামুরের মধ্যে পারস্পরিক আনুগত্য এবং মহব্বত ভালোবাসা ছাড়া দিন পূর্ণভাবে পালন করা সম্ভব নয়। নইলে শেষ ভাষণে মৃত্যুর একাশ দিন পূর্বে আল্লাহ রাসূল এই কথা বলে যেতেন না, সালাত সিয়ামে তো যথেষ্ট ছিল, কিন্তু আমিরের আনুগত্য কেন বললেন, এটা শেষে বললেন যে এইটা ছাড়া তোমরা বাকিটা পারবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে পারস্পরিক আনুগত্য, মহব্বত, ভালোবাসা এবং ইখলাসের সাথে আহলে হাদিস আন্দোলন করার তৌফিক দান করুন। আজকে ইহকাল আমরা পরস্পর ভাই হয়ে বসে আছি, আল্লাহ পাক আমাদেরকে এই মহব্বত যেন শুধু দুনিয়াতেই নয় আখেরাত পর্যন্ত প্রলম্বিত করেন এবং আমরা সকলে একত্রে জান্নাতে ফেরদৌস যেন একত্রে আবার বসতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করে নিন। আমিন। أقول قولي هذا أستغفر لي ولكم وللسائر المسلمين।